মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনী আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে ধৈর্যের সাথে এই ওয়াজ মাহফিলে বসে থাকার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ রাত্রি অনেক হয়েছে, এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলোই আমরা যদি সঠিকভাবে অনুধাবন করি জীবনে কাজে লাগাই এটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। ওয়াজ বেশি শোনা মূল বিষয় না, মূল বিষয় হল যতটুকু শুনেছি অল্প শুনি, এই অল্পটাই আমরা আমল করার চেষ্টা করি, এটাই হল ওয়াজের সার্থকতা। সারা রাত ওয়াজ করলাম, আমলের কোনো পরিবর্তন নাই, ইমানের কোনো উন্নতি নাই, তাহলে ওই ওয়াজের কোনো সার্থকতা সফলতা নাই। দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, শেষ পর্যায়ে আমরা অল্প একটু কথাবার্তা বলে আর বেশি রাত দীর্ঘায়িত না করে মাহফিল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টির উপরে আমরা দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব সেই বিষয়টি হল আহামিয়াতুল আকীদা আস-সহীহা ফি হায়াতিনা দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জীবনে সহি আকীদার গুরুত্ব, এই বিষয়টির উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয় হল আকীদা, আকীদা কি জিনিস। দ্বিতীয় বিষয় সহি আকীদা কি জিনিস। তারপরের বিষয় এই সহি আকীদার গুরুত্ব, সহি আকীদা কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে। সহি আকীদা না হইলে মানুষের ক্ষতিটা কি, কোন ধরনের ক্ষতি, এই বিষয়গুলোর উপরে আমরা সামান্য একটু আলোকপাত করে মাহফিল শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি আকীদা, আকীদা কি জিনিস। আকীদাটা উকদাতুন থেকে, উকদাতুন মানে ঘিরা দেওয়া, উকদাতুনের বহুবচন ওকাদ। সূরা আল ফালাক একটা সূরা আছে, আছে না, যেটা আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক যে সূরাটা, এই সূরাটার মধ্যে এই শব্দটা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। যারা ফুৎকার দেয়, নাফাসাত মানে যারা ফুৎকার দেয়, ফুৎকার দান কারিনি, যারা জাদুর গিরার মধ্যে ফুৎকার দেয় এদেরকে বলা হয় নাফাসাত। ফিল উকাদ, উকাদ মানে উকদাতুনের বহুবচন উকাদ, যারা গিরা সমূহের মধ্যে ফুৎকার দেয়। মুক্তাতন মানে অকাত মানে গিরা দেওয়া, তাহলে আকিদা মানে গিরা লাগা শক্ত করে। গিরা মানে দুই দিক থেকে দুইটা জিনিস একসাথে শক্তভাবে আটকায় দেওয়া, শক্তভাবে গেঁথে দেওয়া, শক্তভাবে লেগে যাওয়া, এটাকে আমরা গিরা বলে থাকি। বলি যে গিরা লাগে গেছে, গিট্টু লাগে গেছে, তার অর্থ হইল মানে দুইটা জিনিস এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে একটার থেকে একটাকে সহজে বিচ্ছিন্ন করা যায় না, সম্পর্কটা এত গভীর হয়ে গেছে। এইরকম গভীর সম্পর্ককে বলা হয় আকীদা। আমরা যখন বিয়ের অনুষ্ঠান হয় আমাদের দেশে, তখন বলা হয় যে আকদের অনুষ্ঠান, যে আকদ হবে, অমুকের বিয়ের আকদ হবে। বিয়ের ইজাব কবুলের মধ্যে মেয়ের বাবা বলেন যে আমি আমার মেয়েকে এত লক্ষ টাকা, এত হাজার টাকা মোহরের বিনিময়ে অমুকের ছেলে অমুকের নিকট আকদে নাকাহের প্রস্তাব করলাম। আকদে নাকাহ মানে বিবাহের গিরা লাগানো। অপরিচিত একটা ছেলে, অপরিচিত একটা মেয়ে, দুই পরিবারের দুইটা সন্তান, এই দুইটা সন্তানের মধ্যে ঘিরা লাগাই দেওয়া, এটাকে আমরা বলে থাকি আক। শরীয়তের ভাষায় বলা হয় এটা আকদে নাকাহ, বৈবাহিক ঘিরা লাগানো। এই ঘিরা লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ঘিরার কারণে একজন মানুষের সার্বিক জীবনের আগা গোড়া সব পরিবর্তন হয়ে যায়। এই জন্যই আকীদাটা এত গুরুত্বপূর্ণ, যে এই ঘিরাটা এত গুরুত্বপূর্ণ যে এটার কারণে একজন মানুষ জান্নাতি হয়, একজন মানুষ জাহান্নামী হয়। ইসলামে শরীয়তে আল্লাহর দ্বীনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হল আকীদা। এটা হল শাব্দিকভাবে আকীদা, মানে আকীদার অর্থ। পারিভাষিকভাবে আকীদা হল এটা এমন দুটি বন্ধন, এমন দুটি গিরা যেগুলোকে কোন অবস্থায় ছিন্ন করার মতো কোনো শক্তি নেই, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে মানুষগুলো তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যথাযথভাবে ঈমান আনবে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, অর্থাৎ যে ব্যক্তি এই সাক্ষ্যটা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হলো ফামান ইয়াকফুর বিত্বাগুত, ইল্লাল্লাহ হলো ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি ঘোষণা দিচ্ছে লা ইলাহা, সে ব্যক্তি ঘোষণা দিচ্ছে কোন ইলাহ নাই, কোন সত্যিকারের মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত বাতিল মাবুদকে, নকল মাবুদকে, বেজাল মাবুদকে অস্বীকার করল, একজন হক মাবুদ সত্যিকারের মাবুদকে মেনে নিল, সত্যিকারের হক মাবুদ হলেন একমাত্র মহান রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই মতে, এই চিন্তায়, এই বিশ্বাসে বিশ্বাসী হইল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা এমন একটা শক্তিশালী, দৃঢ়, কঠিন একটা বন্ধন, এমন একটা রসে এসে ধরল, এমন একটা বন্ধনে এসে আবদ্ধ হল। দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও এই গিরাটাকে, এই বন্ধনটাকে ছিন্ন করতে পারে না, এটা শিখতে পারে না। এইদিকে যদি 1 কোটি মানুষ, এইদিকে 2 কোটি মানুষ, 3-4 কোটি 5 কোটি মানুষ টানলেও এটা ছিঁড়ে না। সুবহানাল্লাহ। এমনকি যদি আল্লাহর এই জমিনে একজন মানুষ এরকম ঘিরাওয়ালা থাকে, সারা দুনিয়ার সকল মানুষ মিলেও যদি দুই দিকে টানে, তারপরেও এই বন্ধনটাকে দুনিয়ার মানুষ ইচ্ছা করলে ছিন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে অনেক নবী রাসূল ছিলেন, জমিনে একজন নবী একজন রাসূল, দ্বিতীয় আর কোন মানুষ এরকম বন্ধনওয়ালা ঘিরাওয়ালা নাই। একজন মানুষ ঘিরাওয়ালা এরকম, সারা দুনিয়া তার বিরুদ্ধে, সারা পৃথিবী তার বিরুদ্ধে, কিন্তু সারা পৃথিবী বিরুদ্ধ হয়েও তার ওই ঘিরা শিখতে পারে নাই, আল্লাহর সাথে তার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন বন্ধনে আবদ্ধ হইল, সে এমন একটা শক্তিশালী আকীদা শক্ত করে ধরল, যেটা কোনদিন ছিঁড়ে না, যেটাকে ছিন্ন করা যায় না, যেটাকে বিচ্ছিন্ন করা যায় না। তাহলে আকীদা এমন এক ঘিরা, এমন এক বন্ধন, এমন এক শক্ত অটুট রশি, যেটা আল্লাহর সাথে বান্দার সাথেও লাগে, আল্লাহর সাথে বান্দার সাথে যখন লাগে ঘিরাটা, তখন এটার নাম হয় সহি আকীদা। আর যদি এই ঘিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না লেগে শয়তানের সাথে লেগে যায়, যদি কোনো মানুষের সাথে শয়তানের সাথে ঘিরাটা লাগে, তখন হয়ে যায় এটা আকীদায়ে ফাসেদা, আকীদায়ে বাতেলা। আর যদি গিরাটা সঠিকভাবে লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে লেগে যায়, তখন এই গিরাটার নাম হয়ে যায় আল আকীদা আস-সহিহা। সুবহানাল্লাহ। তখন এটার নাম সহি আকীদা। অনেকে সহি আকীদা বুঝে না বাংলাদেশে। সহি আকীদা আবার কি জিনিস? সহিয়াকিদার নামে ঘটনা সৃষ্টি করিয়েন না, সহিয়াকিদার নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। সহি আকিদা, সহি আকিদা বলে কি আপনারা সব মানুষের কি বাতিল আকিদা বুঝাইতেছ না? সহি আকিদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম সহি আকিদা। এই জন্য গত শতাব্দীর বিশ্বের শ্রেষ্ঠ আলেম আল্লামা আল ফকি আল মুহাদ্দিস আল মুফতি আশ-শায়খ শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল আকীদা আস-সহীহা ইয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লা। সহি আকীদাটা হলো ইয়া আসলু দীনিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল আসল হলো সহি আকীদা। ওয়া আসাসুল মিল্লা, একটা মিল্লাতের, একটা জাতির মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হল সহি আকীদা। একটা জাতি যদি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে চায়, তার ফাউন্ডেশনটা দিতে হবে সহি আকীদার উপর। আমাদের সমাজে মাঝে মাঝে কিছু ভাইদেরকে দেখলে খুব আফসোস লাগে, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য পাগল, কিন্তু নিজের আকীদা সহি নাই, ফাউন্ডেশনে নাই, কিসের দিন কায়েম? আগে তো দিন কায়েম করবেন জমিনের উপরে, জমিনের নিচে তো ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশন দিয়ে তো বাংলার জমিনকে আগে আপনি ফাউন্ডেশন তৈরি করবেন, ফাউন্ডেশনের উপরে তারপরে গর্ত তুলবেন। ফাউন্ডেশনে নাই, গর্ত তোলার জন্য মহাব্যস্ত। এই বাংলার জমিনকে যদি কোরআন সুন্নার জমিন, তাওহীদের জমিন, সুন্নতের জমিন ভরতে চায় আগে সহি আকীদার ফাউন্ডেশন করতে হবে। এটাই হলো আসাসুল মিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় যে দাওয়াত যে সমাজ তৈরি করেছেন তার মূল ভিত্তি ছিল সহি আকীদা, আকীদার দাওয়াত। কারণ পৃথিবীর সমস্ত মানুষ মানুষকে পরিচালনা করে তার আকীদা, যে যেখানে চলে দেখতেছে মানুষ আকীদাবিহীন একটা কদমও দেয় না, সারা পৃথিবী চলতেছে আকীদার উপরে। আকীদাবিহীন আপনি একটা পাও ফেলতে পারবেন না সামনের দিকে, যে মানুষের আকীদা সেই দিকে সে সেদিকে দাবি করে। আজকে আপনারা এখানে মাহফিলে আসছেন এটা আকীদার কারণে আসছে, আমি এখানে আসছি আকীদার টেনে নিয়ে আসছে আকীদার কারণে আসছি, কিন্তু অনেক মানুষ আশেপাশে থাকিও আজ মাহফিলে আসতে পারে না, যিনি পারেন উনিও আকীদার কারণে আসতে পারে না, তার বিশ্বাস তাকে এই পর্যন্ত আসার মতো শক্তি সামর্থ্য যোগাইতে পারে না। আবার যারা এসেছেন তাদেরকেও আকীদার টানে আকীদা এখানে নিয়ে আসছে। প্রত্যেকটা মানুষ আকীদা দিয়ে চলে, আপনি যখন এক কাপ চা খাবেন এটাও আকীদাবিহীন খেতে পারবেন না, এটাও আকীদা লাগবে, আগে এটা খাইতে হইবে, আগে আপনাকে বিশ্বাস করতে হবে এটা খাইলে আমার শরীরের উপকার হবে, এটার মধ্যে কোন ক্ষতিকারক জিনিস নাই, যে জিনিস খেলে আমার মৃত্যু হতে পারে এরকম জিনিস নাই। এটা এই আকীদা যখন আপনার ভিতরে মজবুত হবে তখন এই খাবারটা আপনি মুখের মধ্যে দিবেন। কিন্তু কোন লোক যদি অল্প একটু বিষ এনে দেয় আমাকে এখানে, যদি বলে সাহেব জীবনে একবার খাই দেখেন, যে কোনো জিনিস জীবনে একবার না খাইলে বুঝবেন কেমনে এটা ভালো না খারাপ, আপনি যদি একবার না খান বুঝবেন কেমনে এটা ভালো না খারাপ, এটা স্বাদ কেমন টেস্ট কেমন একবার তো করে দেখতে হয়। এই ফতোয়া বাংলাদেশে আছে, হারাম জিনিস একবার খাই দেখতে হয়, হারাম কাজ একবার করে দেখতে হয়, না হয় এটা যে খারাপ এটা যে হারাম আপনি বুঝবেন কেমনে জানবেন কেমনে। এখন কেউ আনি যদি আমাকে বিষ দে একটু, যে সাহেব আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না অল্প একটু খাই দেখেন, যে আমি খাবো, কেন খাবো না, ওই আকীদার কারণে খাবো না, কারণ আমার ভিতরে আকীদা ঢুকে আছে এই বিষটা খাইলে আমি সাথে সাথে মারা যাব, দুনিয়াতে আর ফিরে আসবো না, মানুষের কাছে এদের প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো সময় আমি পাবো না, ওই আকীদা ঢুকার কারণে এটা আমি মুখেও নিই না। আবার দেখেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, বিষপান মানুষ বলেও মুখে করে না মুখে নেয় না, কিন্তু ধূমপান মানুষ প্রতিনিয়ত করতে আছে, কারণ কি আকীদার কারণে। কারণ মানুষ বুঝে নিছে ধূমপান করলে মানুষ সাথে সাথে মরে না। অনেক মানুষকে বললাম যে ভাই ধূমপান করে ধূমপান তো ক্ষতি, ওই কি ক্ষতি, ধূমপান করলে ডাক্তাররা বলে আপনার হার্ট অ্যাটাক হবে স্ট্রোক হবে যক্ষা হবে এটা হবে ওইটা হবে অনেক কিছু হবে, তারপর যে ধূমপান করে না হের হার্ট অ্যাটাক হয় কেন, ধূমপান ওলা লোক হয় যে ধূমপান করে নাই কোনোদিন এর হাতে ডাক হয়েছে কেন, এর স্ট্রোক হয়েছে কেন, যদি ধূমপানই হয় দেখেন আকীদা তার ভিতরে আকীদা যে ধূমপান আসলে ডাক্তাররা যতই বলুক চিকিৎসা বিজ্ঞানীরা যতই বলুক ধূমপান আসলে আমার মৃত্যুর কারণ না, এটা তার ভিতরে বদ্ধমূল হয়ে আছে, এই জন্য সে সিগারেট খায় ধূমপান করে। অর্থাৎ জমিনের যত মানুষ দেখবেন মুমিন হোক গাইরে মুমিন হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক প্রত্যেকটা মানুষ আকীদার উপরে চলে, আকীদায় তাকে টানে, আকীদার যেদিকে টানে সে সেদিকে যায়, আকীদা তাকে যেটা খাইতে বলে এটা খায়, আকীদা তাকে যেটা নিষেধ করে সেটা থেকে সে দূরে থাকে। আকীদা এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষটা চুরি করে ওই মানুষটাও তার আকীদার টানে চুরি করে, যে মানুষটা চুরি করতে গেছে রাত্রের গভীরে ঘরের মধ্যে শীত কাটতেছে সেও কিন্তু তার একটা আকীদা নিয়ে বিশ্বাস নিয়ে কাটতেছে, কারণ তার টাকার দরকার অর্থ দরকার কিছু জোগাড় করতে হবে, এটার জন্য সে বিশ্বাস করে নিছে, এটা ছাড়া আমার সামনে বিকল্প উপায় নাই, এটা করে আমার টাকা উদ্ধার করতে হবে। যিনি অফিসে বসে বসে ঘোষ খাইতেছেন, তিনিও কিন্তু আকীদার টানে ঘোষ খাইতেছেন, তিনি বিশ্বাস করতেছেন আমার বাড়ি লাগবে ঢাকা শহরে পাঁচটা, আমার গাড়ি লাগবে অত্যাধুনিক, আবার অনেক ভোগ বিলাস অনেক কিছু দরকার, এগুলো ঘোষণা খেলে হবে না। এটা তার ভিতরে আকীদা জমে গেছে, বিশ্বাস জমে গেছে, আকীদার টানে সে ঘোষ খাইতেছে। যিনি সুখ খাইতেছেন তিনিও আকীদার টানে সুখ খাইতেছেন, যিনি মদ পান করতেছেন তিনি তার আকীদার টানে মদ পান করতেছেন। আজকে দেখেন কত রকমের আইন কানুন করে, কত রকমের ব্যবস্থাপনা করে, কত কোটি কোটি টাকা পয়সা খরচ করে মানুষকে মদপান থেকে দূরে রাখানোর জন্য আমরা চেষ্টা করতেছি, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাইতেছি, মাদক আসক্তি মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাইতেছি, কোটি কোটি টাকা খরচ করে তাও পাইতেছি না। অথচ ওই একই একটা সমাজ আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 91 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে মদপান হারাম করে দিলেন, বলে দিলেন এটা রিজসুন, এটা হারাম, এটা নাপাক, মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। فَاجْتَنِبُوهُ সুতরাং মুমিনেরা ইমানদাররা এটা থেকে দূরে থাকো, এটা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, ছেড়ে দিলে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে। আয়াতে কারিমার নাযিল হতে দেরি, অনেক সাহাবী এরকম সামনে বিশাল বিশাল মদের পাত্র নিয়ে বসছেন, মদের বোতল নিয়ে বসছেন, মদের আসরে বসছেন, কেউ মুখের মধ্যে ঢেলেও দিতেন, খাওয়ার মধ্যে ব্যস্ত আছেন। এমন সময় একজন সাহাবী তোড়ায় এসে বলছে, এই সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা কি শুনছো আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক বলে দিছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আয়াতটা শোনাই দিছে, আয়াত শোনানোর সাথে সাথে মদের বোতল সব ভেঙে চুরমার করে ফেলছে, যার মুখের ভিতরে দিছে মুখের ভিতরে হাত ঢুকায় বমি করে করে সব বাহির করে ফেলছে। কিসের কারণে? আকীদার কারণে। আকীদা মূল জিনিস, সালিকে শক্তি আকীদা। আকীদা যদি সহি হয় তার জীবনের সব কিছু সহি হবে, আকীদা যদি গলত হয়, আকীদা যদি বাতিল হয় তার জীবনের সব কিছু হবে বাতিল, সব কিছু হবে ভুল। আমরা আসলে গাছের শিকড়ে পানি না দিয়ে আগায় পানি দিই, চিকিৎসা করতে হবে ইমানের, চিকিৎসা হলো আকীদা, চিকিৎসা আমলের না। আমরা মনে করতেছি সমস্যা আমলে, মানুষের আমল খারাপ হয়ে গেছে, আমল খারাপ হয় নাই। একজন আরেকজনের কথা, মানুষের এখন আমল খারাপ হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয় নাই, আমল খারাপ হয় নাই, খারাপ হয়েছে তার ইমান, খারাপ হয়েছে তার আকীদা, সমস্যা তার আকীদা শিকড়ের মধ্যে গোড়ার মধ্যে। এই জন্য মদপান বন্ধ করতে হলে, জুয়া বন্ধ করতে হলে, জেনা ব্যবিচার বন্ধ করতে হলে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অপরাধ বন্ধ করতে হলে, দুর্নীতি ঘুষ যত রকমের অপরাধ আছে বন্ধ করতে হলে, মূল চালিকে সত্যি হাত দিতে হবে আকীদা, সহি আকীদায় হাত দিতে হবে, মানুষের মধ্যে সহি আকীদা তৈরি করে দিতে হবে। আকীদাটা যদি বিশুদ্ধ করে দেওয়া যায় তো সমস্ত অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অপরাধের জন্য কিছু করা লাগবে না। কারণ আমরা এখন রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করাতে পারি না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জেনা করছে কেউ দেখে নাই, সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করছি আমার শাস্তি দেন, আল্লাহ আকবার, আমি যা করেছি আমাকে শাস্তি দেন, নিজের অপরাধ করে নিজে এসে শাস্তি পায়, নিজে এসে স্বীকার করে, কোন সাক্ষী লাগে না, কিচ্ছু লাগে না। কিসের কারণে এই মানুষগুলো তৈরি হয়েছিল? এই মানুষগুলো আকীদা ছিল না। আকীদা এমন এক জিনিস, এই আকীদা যদি মানুষের ভিতরে বিশুদ্ধ হয়, এই আকীদার কারণে মানুষ দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, তবুও সে যে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়েছে সে আল্লাহকে সে ছাড়ে না। বেলাল রাদি আল্লাহ তাআলা এত অত্যাচার, এত নির্যাতন, যে ঘটনাগুলো আমরা সবাই কম বেশি জানি, এত অত্যাচার এত নির্যাতন মরুভূমির বালুর মধ্যে শোয়াই রেখে মাথার উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই রাখা হয়েছে, তারপরেও বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু জবান থেকে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ আল্লাহ। তাহলে এত নির্যাতনের পরেও আহাদকে বলে না, আল্লাহকে বলে না, এটা কিসের কারণে? আকীদার কারণে। তার ভিতরে এমন আকীদা তৈরি হচ্ছে, এমন সহি আকীদা ঢুকছে যে আকীদার কারণে সে আল্লাহকে ছাড়তে পারে না, দুনিয়ার সব নির্যাতন ভোগ করতে আছে। আল্লাহর অনেক বান্দাবাদি দেখবেন প্রচন্ড শীতের রাত্রে কনকনে শীত, পানিগুলো বরফের মতো ঠান্ডা, তারপরেও রাতের 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ বাদতে না, সালাত ও তাহাজ্জুদ আদায় করে আল্লাহর জিকির আজকারে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। আবার আরেক বান্দা কোন শীত নাই, কোন কিছুই নাই, স্বাভাবিক অবস্থা, তারপরেও ওযু করে সালাত আদায় করতে পারে না। এই দুজনকে কোন জিনিস এরকম পরিবর্তন করলো? কোন জিনিস তার ভিতরে একজনকে প্রচন্ড শীতে রোদনীতে আরামের ঘুমকে হারাম করে, এরকম বরফ কনকনে শীত ঠান্ডা পানি, ওই পানি দিয়ে উজু করেও এক লোক গভীর রোদনীতে আল্লাহর কাছে দণ্ডা দিতেছে, আর এক লোক দিনের বেলায় আল্লাহর কাছে দণ্ডা দিতে পারে না। এই দুইটার মানুষের মধ্যে যে পার্থক্য সৃষ্টিকারী, এটার মূল চালিকা শক্তি হল আকীদা। আকীদার কারণে একজনের অবস্থা ওই জায়গায়, আরেকজনের অবস্থা ওই জায়গায়। একজন নামাজ পড়ে না, কয় আমার ইমান ঠিক আছে, বলেন আমাদের দেশে ইমান যদি ঠিক থাকতো নামাজের এই দুরবস্থা হইতো না। ইমানদার যত মজবুত, আকীদাদার যত মজবুত, আকীদাদার যত সহি, তার নামাজ হবে তত সহি, তার নামাজ হবে তত বিশুদ্ধ, তার নামাজ খুশু খুশু হবে তত বেশি, তার নামাজের হেফাজত হবে তত বেশি। আমাদের দেশে অনেকে আপনার দলিল আদিলটা প্রমাণ দিয়ে, কেউ আমরা চেষ্টা করি যে হাতটা বাঁধতে হবে বুকের উপরে, আবার কেউ দলিল প্রমাণ দিয়ে চেষ্টা করে হাতটা বাঁধতে হবে নাভির নিচে, আবার একজন আরেকজনের দলিল গুলো প্রতিহত করার চেষ্টা করে যে এটা ঠিক না, বুকের উপরে হাত বাঁধার এগুলো ঠিক না, এটা প্রমাণ করার জন্য বাংলাদেশে হাজার হাজার আলেম ব্যস্ত আছে। আবার অনেকে ব্যস্ত আছে যে নাভির নিচে ঠিক না, এটা প্রমাণ করার জন্য। কিন্তু দেখেন আল্লাহর ঘরে বাইতুল্লাহ সাথে সালাত আদায় করে, পাশাপাশি দুইজন দুইভাবে আদায় করতেছে, কিন্তু কোন ঝগড়াঝাটি হলো না, মারামারি হলো না, বাহাস হলো না, মনাঝারা হলো না। কিন্তু দেখা যায় আমাদের এখানে একটু দেখা যায় এদিক সেদিক হইলে দেখা যায় আমরা মারামারি শুরু হয়ে গেছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, একটু আমিন ধরে বলছে মসজিদ থেকে বের করে দিচ্ছে, হাতটা এখানে বেলছে মসজিদ থেকে বের করে দিচ্ছে, গালি গালাজ করে কয়ে মসজিদে নামাজ পড়িও না। তাহলে এগুলো কেন হয়? ওখানে মারামারি হলো না, সংঘর্ষ হলো না, কিচ্ছু হলো না, বাহাস হলো না, মনাজারা হলো না, এখানে হলো কেন? সমস্যা এই আমলের না, সমস্যা ইমানের আকীদার। আকীদা যদি ঠিক হয়ে যেত, আকীদা যদি বিশুদ্ধ হয়ে যেত, সে আকীদার টানে কোন আমলটা বিশুদ্ধ হয়ে নিজে খুঁজতে বাইরে যেত। হাতটা কোথায় বেলতে হবে এই ব্যাপারে সহি হাদিস কোনটা, সহি আমল কোনটা, সে নিজে খুঁজবে। যদি তার আকীদা বিশুদ্ধ হয়, যদি তার আকীদা সহি হয়, আকীদা যদি গন্ডগোল থাকে, তাহলে আপনি সহি হাদিস শরবত করে খাওয়াই দিল, হে এটা গ্রহণ করবে না, কেন তারা আকিদা গন্ডগোল আছে? আপনি আকিদা ঠিক আছে কিনা এটা বোঝার কয়েকটা পাঁচ ওয়ার্ড আছে, কয়েকটা কি ওয়ার্ড আছে, এগুলো শুনলে বুঝবেন যে তার আকিদার অবস্থাটা কি। যখন দেখবেন কোন একজন মানুষ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এগুলাকে সে বিশাল জিনিস মনে করতেছে, বুঝবেন যে এর ভিতরে এখন আকিদা সহি হয়নি। আকিদা যদি সহি হইত তো সে এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে সে এগুলাকে সহি কোনটা এটা বোঝার জন্য সে ব্যস্ত হয়ে যেত। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, সহি আকিদা এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সহি আকিদার কারণে আমার আপনার জান্নাত, সহি আকিদা না হওয়ার কারণে জাহান্নাম। এই জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বিশ্বাসটাকে, তার আকিদাটাকে সহি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না, তাকান কোন দিকে? ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে, তোমাদের আমলের দিকে তাকান। এই কুলুবিকুম মানে হলো আকীদাতিকুম, নিয়াতিকুম, তোমাদের নিয়াতের দিকে, তোমাদের আকীদার দিকে, তোমাদের বিশ্বাসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, মানে অন্তরের দিকে তাকান মানে তোমাদের অন্তরে আকীদার কি অবস্থা, নিয়াতের কি অবস্থা, তাকওয়ার কি অবস্থা, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। তাহলে কেন এগুলোর দিকে তাকান? কারণ অন্তরের বিশ্বাস যার যেটা, তার পুরা জিন্দগি সমস্ত কর্মকাণ্ড ওই বিশ্বাসের আলোকে পরিচালিত হয়। মানে একজন মানুষের জিন্দগিতে যা করে সব এই জায়গা থেকে হেডকোয়ার্টার অফিসারে এখানে কালবের মধ্যে, কালবের ভিতরে যেটা লালন করে, যেটা বিশ্বাস করে, ওই অনুযায়ী তার পুরা জিন্দগি পরিচালিত হয়। দেখবেন কিছু মানুষ, এই যে গতকাল 25শে মার্চ গেছে, গেছে না 25শে মার্চের দিন কি দিন, 25শে ডিসেম্বর গেছে, 25শে ডিসেম্বর কি দিন? খ্রিস্টানদের বড়দিন, ঈসা আলাইহিসসালামের জন্মদিন। তারা বানিয়ে নিছে যে যীশু খ্রিস্টের এটা জন্মদিন। কোন দিন জন্মদিন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, কিন্তু তারা মনে করে নিছে, তারা বানায় নিছে যে 25শে ডিসেম্বর। আচ্ছা, তারা বানায় নিছে, তারা বানায়, তারা তাদের নবীর জন্মদিন পালন করতেছে, বড়দিন পালন করতেছে, সেটা তো মুসলমানের কিছু না। কিন্তু দেখা গেল খ্রিস্টানের চাইতে মুসলমানরা আরো অতি উৎসাহী হয়ে এই বড়দিন পালন করতেছে, করতেছে না? এই যে বড়দিনটা পালন করতেছে, এটার কারণ হলো তার ভিতরে এখনো আকীদা ঠিক হয় নাই, আকীদা পরিশুদ্ধ হয় নাই, আকীদা বিশুদ্ধ হয় নাই। কোনটা বিজাতীয় কালচার, কোনটা ইসলামী কালচার, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে তার ভিতরে কোনো আকীদা নাই, বিশ্বাস নাই। তার গন্ডগোল কালদের মধ্যে, বিশ্বাসের মধ্যে তাতে ফার্স্ট নাইট হইল এই যে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর রাত্রে দেখা যায় মুসলমানের ছেলে যুবক মহাব্যস্ত হয়ে গেছে, 31শে ডিসেম্বর উদযাপন করতেছে। বিজাতীয় কালচারটা, বিজাতীয় সংস্কৃতিটা নিয়ে মুসলিম যুবক এত উৎসাহী কেন? অর্থাৎ এই মুসলিম যুবকের ভিতরে এখনো আকীদা ঠিক হয় নাই, আকীদার বিশুদ্ধি আসে নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আকীদা যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ আকীদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। আকীদা যদি বিশুদ্ধ না হয়, ওই বাতিল আকীদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন না। কয়েকজন সাহাবী যদি আমরা জীবনীগুলো, ইতিহাসগুলো দেখি, দেখবেন তাদের জীবনে আকীদার কারণে কিভাবে তাদের জীবনের মোট পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এলাকার সকল যুবকেরা বাহিরে এসে তেলাওয়াত শুনতে থাকত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের পাশে একটা মসজিদ বানাইলেন ছোট করে। ওই মসজিদের ভিতরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, আর চতুর্দিকে মুশরিক যুবকেরা মক্কার যুবকেরা এসে দাঁড়ায় দাঁড়ায় তার তেলাওয়াত শুনতেন। মক্কার মুরব্বীরা মনে করলো এইভাবে তেলাওয়াত শুনতে থাকলে এক সময় আমাদের যুবকগুলো আকৃষ্ট হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর তুমি এইভাবে ঘরের বাহিরে তুমি এইভাবে মসজিদ বানিয়ে মসজিদের ভিতরে এইভাবে তেলাওয়াত করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো আমার পক্ষে সম্ভব না। দুই একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে চুপে চুপে তেলাওয়াত করলেন, এরপরে তিনি দেখলেন এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর যে কোরআন আমি পেয়েছি এই কোরআনকে গোপনে গোপনে চুপে চুপে আমি পড়তে পারি না। আমি চাই আল্লাহর এই কোরআন সারা দুনিয়াতে প্রসার প্রসার হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ পেয়ে যাক। তিনি আবার মসজিদের মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন। এলাকার লোকজন এসে বললেন, আবু বকর এইভাবে যদি করো তুমি আমাদের এই এলাকায় থাকতে পারবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, এলাকা ছেড়ে চলে যাব, মক্কা মুকাররমা ছেড়ে চলে যাব, তবু আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাড়ি বানাইতেছেন, ব্যাগ গুছাইতেছেন, ঘরের থেকে সব নিয়ে হিজরত করে মক্কা মুকাররমা থেকে চলে যাবেন। এলাকার মুরব্বীরা এসে বলল, আবু বকরের মতো মানুষকে যদি এই সমাজ থেকে বের করে দেওয়া হয় এই সমাজের উপরে আল্লাহর লানত পড়বে, কারণ আবু বকরের মতো ভালো মানুষ এই মক্কা মুকাররমার সমাজে নাই। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলল, খবরদার, আবু বকরকে বাইরে দেওয়া যাবে না, আবু বকরকে রাখতে হবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক শক্তি পেয়েছেন যে কারণে তিনি নিজের বাড়িঘর ছেড়ে দিতে পারেন, তাতেও আপত্তি নেই। এই বাড়িঘর ছাড়াটা কিসের টানে? সহি আকীদা টানে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। অসংখ্য সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমা নিজেদের বাড়ি ঘর সম্পদ সব রেখে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব নগরীতে হিজরত করেছেন। কেউ কেউ হাবশাতে হিজরত করেছেন, বিভিন্ন দেশ বিদেশে হিজরত করেছেন। সম্পদের মায়া করেন নাই, আত্মীয় স্বজনের মায়া করেন নাই, ছেলের মায়া করেন নাই, মা বাবার মায়া করেন নাই, ভাই বোনের মায়া করেন নাই, না করে সব ছেড়ে চলে গেলেন। কিসের টানে? সহি আকীদার টানে, বিশুদ্ধ আকীদার টানে। বিশুদ্ধ আকীদা এমন এক জিনিস, এই জিনিস মানুষকে দুনিয়ার সব ছাড়ার জন্য তৈরি করে, তবু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়ে না। আল্লাহু আকবার। একজন সাহাবী, তার নাম ছিল আল উসাইরিম। এই উসাইরিমের ঘটনা হাদিসের মধ্যে আসছে যে উসাইরিম ইসলাম গ্রহণ করছে একেবারে শেষ মুহূর্তে এসে। ইসলাম গ্রহণ করে তেমন কোন আমল করে নাই, জেহাদের ময়দানে গিয়েছেন, জেহাদের ময়দানে আহত হয়েছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, এ উসাইরিম তুমি কি কারণে জেহাদের ময়দানে এসেছিলে? তুমি কি আরব বদল ফেল ইসলাম, তুমি কি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আসছো, নাকি তোমার কাউমের প্রতি উদ্বুদ্ধ হয়ে আসছো, কি কারণে আসছো? বলে যে আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আমি ইসলামের জন্য জেহাদে আসছি। আহত হইলেন, আহত হয়ে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু দাখালাল জান্নাহ, এই উসাইরিম তো জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উসাইরিম এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সিয়ামও পালন করে নাই, শুধু ইমান এনেছে। ইমানের বদৌলতে, বিশুদ্ধ আকীদার বদৌলতে, সহি আকীদার বদৌলতে এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বলছেন। সুবহানাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাই হলো সহি আকীদার মূল ভিত্তি। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারলে, মারা গেলে এই লোক জান্নাতে চলে যাবে। সুবহান, এরকম হাদিসে অসংখ্য ঘটনা আছে যে এরকম আকীদা বিশুদ্ধির কারণে আমল তেমন ছিল না, আমল তেমন হয় নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহি আকীদাটা, আকীদা বিশুদ্ধ হওয়া, তাহলে বোঝা যায় আকীদার মধ্যে ভুল থাকে, বাতিল থাকে, ওই বাতিল আকীদা থেকে পরিশুদ্ধ হওয়ার নাম সহি আকীদা। বাতিল আকীদা কি? আকীদার মধ্যে যদি কুফর থাকে, আকীদার মধ্যে যদি শিরক থাকে, আকীদার মধ্যে যদি নেফাক থাকে, আকীদার মধ্যে যদি বেদাত থাকে, এগুলো হলো বাতিল আকীদা। এজন্য নিজের আকীদাকে, নিজের বিশ্বাসটাকে কুফর মুক্ত করা, শিরক মুক্ত করা, নেফাক মুক্ত করা, বেদাত মুক্ত করা, এটার নাম হলো সহি আকীদা। এক নম্বরে কি মুক্ত করতে হবে আকীদাকে? কুফর মুক্ত করতে হবে। আকীদার মধ্যে যদি কুফর থাকে, তাহলে ওই আকীদা দিয়ে, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে, ঈমান আনার পরে যদি কোন ব্যক্তি কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সব আমল নষ্ট হয়ে যায়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ, না আল্লাহু আকবার, কিছু বলেন না। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। সমস্ত আমল তার বরবাদ যদি একটা কুফরি করে। দেখবেন অসংখ্য মানুষ, আমাদের অসংখ্য ভাই বোন অসংখ্য কুফরিতে লিপ্ত আছে, কিন্তু আবার কয় আমাদের ইমানও ঠিক আছে, অর্থাৎ সহি আকীদা বুঝে নাই, আকীদাই বুঝে নাই। আকীদা যার বিশুদ্ধ হবে, আকীদা যার সহি হবে, তার আকীদায়, তার বিশ্বাসের মধ্যে কোন কুফরি থাকা যাবে না। কুফর মুক্ত আকীদা, কোন ধরনের কুফরি থাকবে না। একটা কুফরি থাকলে ওই আকীদা সহি আকীদা হইতে পারে না, ওইটা বাতিল আকীদা। এখনো সে সহি আকীদা আসতে পারে নাই। যেই লোকটা বিশ্বাস করে নামাজ না পড়িও জান্নাতে যাওয়া যায়, এই লোকের আকীদা সহি আকীদা। এই লোকের আকীদার ভিতরে এখন কুফর রয়ে গেছে, কারণ তার এখনো ঈমান আসে নাই যে জান্নাতে যেতে হলে সলাত লাগে, ইসলামের মধ্যে থাকতে হলে, ইমানের মধ্যে থাকতে হলে সলাত লাগে। কারণ ইমান আর সলাত একটা সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সলাদবিহীন ইমান হয় না, ইমানবিহীন সলাদ হয় না, দুটোই একটার সাথে একটা সম্পৃক্ত। কিন্তু সে বিশ্বাস করে না সলাদ ছাড়াও ইমান থাকে, সলাদ না হলে অসুবিধা নেই, তাহলে তার আকীদা সহি হয় না। অসংখ্য কুফরি, যে কাজগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুফরি বলছেন, এই কুফরি করার পরে আকীদা সহি থাকে না। যেমন জাদু করা, এটা কি কুফরি? জাদুকে আল্লাহ পাক কুফরি বলছেন, তাহলে জাদু যে করে তার ইমান থাকে না, তার আকীদা সহি নেই। কোন ব্যক্তি যদি ইসলামের কোন একটা জিনিসকে অপছন্দ করে, এটা কুফরি। ইসলামের কোন একটা জিনিসকে ঠাট্টা করে, এটা কুফরি। এই জাতীয় যত কুফরি আছে, কুফরি করলে ইমান আকীদা বিশুদ্ধ থাকে না। সহি আকীদা হইতে হলে ইমানটাকে কুফর মুক্ত করতে হবে। ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতবাদ আছে সবগুলা কুপরি মতবাদ, কারণ পৃথিবীতে দিন হলো একটা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে মনোনীত নয়, যতগুলো দিন আছে ইসলাম ছাড়া বাকি সবগুলো কুপুরি দিন। আল্লাহ পাক সূরা আল কাফেরুনের মধ্যে সম্বোধনটা করতেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, হে কাফেররা, লাস্টে এসে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে কাফেররা তোমাদের দিনগুলো তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, অর্থাৎ জমিনে একটা মাত্র হক দিন আছে, একটা মাত্র দিন সঠিক দিন আছে, সেই দিনটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, এর বাইরে যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সবগুলাই হলো কুফরি দিন, কুফরি মতবাদ। কিন্তু বর্তমানে দেখেন মুসলিম অসংখ্য এরকম কুফরি মতবাদে বিশ্বাস, যারা কুফরি মতবাদে বিশ্বাসী তার আকীদা সহি হয় কেমনে, তার আকীদা বিশুদ্ধ নাই, তার আকীদা গণ্ডগোল, সহি আকীদা হইতে হইলে আকীদাকে বিশ্বাসকে কুফরি মুক্ত করতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এই আকীদা কি উপরি আকীদা না সহি আকীদা? উপরি আকীদা। তাহলে বুঝতে হবে এই লোকের আকীদা বিশুদ্ধ নেই, এই লোকের আকীদা এখনো কুফর রয়ে গেছে। কোন লোক যদি মনে করে আহমাদ আর আহাদের মধ্যে কোন পার্থক্য নাই, শুধু একটা নিমের পর্দা, নিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, এই আকীদা কি কুফরি আকীদা? এরকম অসংখ্য কুপুরি আকীদা বিদ্যমান, এই কুপুরি আকীদা থেকে আকীদাকে কুফর থেকে বিশুদ্ধ করার নাম সহি আকীদা, আকীদাকে শিরক মুক্ত করার নাম সহি আকীদা, আকীদাকে শিরক মুক্ত করতে হবে। কারণ শিরক যদি থাকে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, নাউযু বিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে শিরক মুক্ত ঈমান এটা হলো সহি আকীদা। আকীদাটা আজকে সমাজে অনেকে সহি আকীদাই বুঝে, মানে আকীদার মধ্যে শিরক, তাও কয় যে উনি আমাদের সহি আকীদার ভাই, আকীদায় কুফর তাও সহি আকীদা, আকীদায় বেদাত তাও সহি আকীদা, আকীদার ব্যাপারে চুপ করে থাকে, আকীদার কোনো কথাও বলে না, তাও কয় সহি আকীদা। যার আকীদা বিশুদ্ধ হবে তিনি ওই বিশুদ্ধ আকীদার ভিতরে লুকিয়ে রাখতে পারবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম সহি আকীদা পাওয়ার পরে ওটা ভিতরে লুকিয়ে রাখেন নাই, যে আমরা গোপনে থাকি, প্রকাশ না করি, আরো মানুষের সহি আকীদা বানায়। আপনার ভিতরে আপনার নিজের আকীদা সহি হয় নাই, অন্য মানুষের কেমনে সহি আকীদা বানাবেন? অর্থাৎ এটা লুকিয়ে রাখার জিনিস না, সহি আকীদা যিনি পাবেন, যার আকীদা বিশুদ্ধ হবে তিনি চাইবেন সারা দুনিয়ার সবগুলো মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে যায়। তাহলে আকীদাকে শিরক মুক্ত করতে হবে। যতগুলো সমাজে শিরিক আছে প্রত্যেকটা শিরকের বিরুদ্ধে তার অবস্থান হতে হবে। শিরিকের সাথে কোনো আপোষ নাই, শিরিকের সাথে সমঝোতা নাই, শিরিকের সাথে মহব্বত নাই, শিরিকের সাথে ওয়ালা নাই, শিরকের সাথে সবসময় বারা, ইন্দানি বারা উন্মিম্মা তুশরিকুন, শিরকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, আকীদা সহি করতে হবে। শিরক আছে না আমাদের সমাজে? কি কথা বলে না, একটা দুটা না, গড়ে গড়ে শিরক, রাস্তা রাস্তা শিরক, মোড়ে মোড়ে শিরক, শত শত শিরক, অগণিত শিরক। এই শিরক গুলো থেকে নিজেদের আকীদাকে পরিচ্ছন্ন রাখার নাম সহি আকীদা। বেদাত, বেদাত থেকে নিজের আকীদাকে মুক্ত রাখার নাম সহি আকীদা। বেদাতি আকীদা, বেদাতি আকীদা বুঝেন, যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, এইরকম আকীদা পোষণ করার নাম বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600-700 বছর পরে এসে অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সব জায়গায়, এই যে রাসূল সাল্লামের ভালোবাসা কেন্দ্রিক মহব্বত কেন্দ্রিক যে আকীদা গুলো তৈরি হয়েছে, এগুলো বেদাতি আকীদা, এগুলো নবী সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এই আকীদা ছিল না, আহলুস সুন্নাহর আকীদা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ জামাত সাহাবার আকীদা ছিল না, তারা এগুলোর নামও শোনায় করে দিল। এই জন্য 600 বছর পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে কোন আকীদার কিতাবে এই বিষয়ে কোনো আলোচনাই নেই। এই আলোচনায় শুরু হয়েছে 700 বছর পরে। অর্থাৎ এই জাতীয় যত আকীদা এগুলোর নাম বেদাতি আকীদা। এই জন্য একজন মুসলিম তার আকীদাকে বেদাতি আকীদা থেকেও মুক্ত রাখতে হবে, নেফাক থেকে মুক্ত রাখতে হবে তার আকীদাকে। নেফাক মানে বাহ্যিক ভাবে তার আকীদা একরকম প্রকাশ করতেছে, ভিতরে আরেক রকম লালন করতেছে, এরকম আকীদার ভিতরে বিশ্বাসের ভিতরে কোন নেফাক রাখাও যাবে না। এমনি সামনে আসলে কয়, সবার সামনে সুন্দর সুন্দর কথা কয়, আবার ভিতরে ভিতরে বলে যায় মৃত্যুর পরে কিছু হবে কিনা ঠিক নেই, আখেরাত আছে কিনা ঠিক নেই, ভিতরে ভিতরে এরকম বিশ্বাস করে, কিন্তু সামনে আসলে মানুষকে খুশি করার জন্য কিছু ইসলামের কথা কয়, দিনের কথা কয়, তাহলে বোঝা গেল তার আকীদার ভিতরে নেফাক আছে, নেফাক মুনাফিকি আছে, তার বাহ্যিক কথা তার বাহ্যিক আচরণ ভিতরের বিশ্বাস একরকম না। তাহলে আমরা কি সহি আকীদা বুঝতে পারছি? এই সহি আকীদা হলো নিজের আকীদাকে কুফর মুক্ত রাখা, শিরক মুক্ত রাখা, নেফাক মুক্ত রাখা, বিদআত মুক্ত রাখা, এই এগুলো থেকে মুক্ত রেখে নিজের আকীদাকে যদি বিশুদ্ধ রাখতে পারি, এই আকীদাটার নাম সহি আকীদা। আর এই সহি আকীদা না হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। একজন মানুষ জান্নাতি হতে হলে, জান্নাত চাইলে তার আকীদা বিশুদ্ধ করতে হবে, আর এই বিশুদ্ধকরণের দাওয়াত দিতে হবে মানুষকে। মানুষকে আম্বিয়া আলাইহিমাসসালাম এই দাওয়াতটাই দিতেন যে আকীদা বিশুদ্ধকরণের দাওয়াত, বিশ্বাসের বিশুদ্ধকরণের দাওয়াত। বিশ্বাসটা যদি বিশুদ্ধকরণ হয় তার আমল বিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য দেখবেন অসংখ্য হাদিস দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইমানের কথা বলছেন, ইমানের সাথে সম্পৃক্ত করে আমলের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে, আখেরাতের উপর ইমান আনে, সেই যেন তার মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারি করা এটা হলো আমল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পৃক্ত করেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইমানের সাথে সম্পৃক্ত করছেন। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ইমানদার নয়, ওই লোক ইমানদার নয়, ওই লোক ইমানদার নয়। জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার নির্যাতন জুলুম থেকে নিরাপদ না। তাহলে প্রতিবেশীকে জুলুম না করা এটা হলো আমল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম এই লোক ইমানদার না, এই লোক ইমানদার না। অর্থাৎ ইমানের সাথে আমলের একটা গভীর সম্পর্ক আছে, এজন্য আমলটা ইমান থেকে বিচ্ছিন্ন কোন জিনিস না। এজন্য আমল বিশুদ্ধ করতে হলে আগে আকীদার বিশুদ্ধকরণ জরুরি, বিশ্বাসের বিশুদ্ধকরণ জরুরি। বিশ্বাসটা যদি পরিচ্ছন্ন হয়, বিশুদ্ধ হয়, আকীদাটা যদি সহি হয়, তাহলে আমার আপনার সমস্ত আমল বিশুদ্ধ হয়ে যাবে, সমস্ত কর্মকাণ্ড বিশুদ্ধ হয়ে যাবে, কথা বিশুদ্ধ হয়ে যাবে, আমার কাজ বিশুদ্ধ হয়ে যাবে, আমার আখলাক বিশুদ্ধ হয়ে যাবে, আমার আচার আচরণ বিশুদ্ধ হয়ে যাবে, আমার লেনদেন বিশুদ্ধ হয়ে যাবে। অনেক মানুষের দেখবেন লেনদেন খারাপ, নামাজও পড়ে আবার লেনদেন খারাপ, লেনদেন ঠিক নেই, কারো থেকে টাকা পয়সা নিলে আর দেওয়ার খবর নেই, ওয়াদা ঠিক রাখে না, মুআমালা ঠিক নেই। এই লোকের ওই লেনদেনের সমস্যা না, সমস্যা তার ইমান, ইমানের ভিতরে সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আখলাকের সমস্যা, চারিত্রিক সমস্যা, তার আখলাক মূল সমস্যা না, তার আকীদার মূল সমস্যা। আকীদার প্রভাব আখলাকের মধ্যে পড়ে, লেনদেনের মধ্যে পড়ে, কথাবার্তার মধ্যে পড়ে, চালচলনের মধ্যে পড়ে, আচার আচরণের মধ্যে পড়ে, জীবনের সর্বক্ষেত্রে আকীদার প্রভাব, বিশ্বাসের প্রভাব পড়ে। একজন আমাকে ধরেন একটা গালি দিল, আমি কিছু বললাম না, তখন মানুষটা লোকটা খুব সহজ সরল দেখে কিছু বলে নাই। কিন্তু আসলে আমি কি ওই লোকটাকে উল্টে কিছু বলতে জানি না? আমি অনেক কিছুই তো বলতে পারি, কিন্তু আমি বললাম না। এই না বলার অর্থ হইল আমার আকীদা আমাকে বাধা দিতেছে, আমার বিশ্বাস আমার ইমান আমাকে বাধা দিচ্ছে, এজন্য আমি বলতেছি না। কিন্তু ইচ্ছা করলে আমি বলতে পারি, অনেক কিছু বলতে পারি। গালি গালাজ খালি আপনারা জানেন, আমরা জানি না। আলম আলামারা গালি গালাজ জানে না, ইচ্ছা করলে গালি গালাজ করতে পারে না, করে না কেন? তার আকীদা তাকে বাধা দিচ্ছে, আকীদার কারণে তাকে সে থেমে আছে, আকীদার কারণে তার গালিটা মুখ থেকে বের হচ্ছে না। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে যারা গালি গালাজ করে যেসব ভাইয়েরা, তাদেরও আকীদার সমস্যা। আকীদার সমস্যার কারণেই তারা অন্য ভাইকে, অন্য আলমকে বা অন্যদেরকে গালি গালাজ করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদদেরকে ইবাদত করে, মাবুদদেরকে ডাকে, খবরদার ও সকল বাতিল মাবুদদেরকেও গালি গালাজ করিও না। কারণ ওদেরকে যদি গালি গালাজ করো, তারাও জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে, জাহালতার কারণে তারা তোমার আল্লাহকে গালি দিবে। আপনি যদি একজন মুশরিকের, অমুসলিমের দেবতার গালি দেন, তো সে আপনার আল্লাহরে গালি দিবে না? তাহলে এই আল্লাহকে গালিটা শুনে দেন কি? আপনি শুনেছেন, আপনি আরেকজনের মাকে ধরে, বাবাকে ধরে গালি দিচ্ছেন, সে উল্টে আপনাকে গালি দিচ্ছে। আপনার মা বাবাকে গালিটা আপনি নিজে শুনেছেন, আপনি যদি তার গালিটা না দিতে সে দিত না। তাহলে আমার আল্লাহকে আমি গালি শুনে যাব? তাহলে যেখানে একজন মুশরিকের দেবতাকে গালি গালাজ করতে নিষেধ করা হয়েছে, সেখানে আমার সাথে হয়তো অন্য একজন মুসলিমের আকীদাগত দ্বিমত থাকতে পারে, আমল আখলাকের আমলের বিষয় নিয়ে, ফিকহি বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু তাই বলে কি আমি তাকে গালি গালাজ করবো, খারাপ বলবো? যদি বলি, বুঝতে হবে আমার আকীদার গণ্ডগোল আছে। এই জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী লক্ষ্য করে দেখবেন যে সহি আকীদার যারা লালন করেন, যারা অনুসরণ করেন, যারা চেষ্টা করেন আকীদাকে বিশুদ্ধ করার, তারা দেখবেন কোন আলেমুল আমাকে গালি গালাজ করে না। আর যারা বেদাত লালন করেন, শিরিক লালন করেন, তারা দেখবেন যে প্রতিনিয়ত খালি একজন আরেকজন কাফের বলেন, গালি গালাজ করেন, বিভিন্ন রকমের মন্তব্য করেন, এটাই চালাতে থাকেন। তারপরে দেখবেন যে যেখানে আমল বিশুদ্ধ, যে মসজিদ গুলোতে বিশুদ্ধ আমলের চেষ্টা করেন, আকীদা বিশুদ্ধকরণের, সহি আকীদার চেষ্টা করেন, ওই মসজিদ থেকে কোন মুসল্লি যদি নামাজ ভুলও করে, তাও তাকে বের করা হয়। দেখবেন মসজিদে 99% মুসল্লি হয়তো বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, 1% নাবির নিতে পেরেছে, কখনো কোনো মসজিদে বাংলাদেশে তাকে বের করা হয়নি। পাশাপাশি আরেক মসজিদে সবাই নাবিল নিতে পারছে, দুই একজন যদি বুকের উপরে বানতে পারে, বাস তার প্রতি আচরণটা কেমন? এই আচরণটা আমলের আচরণ না, এটা আকীদার আচরণ। এখানে আকীদার সমস্যা আছে, বুঝতে হবে এখানে আকীদার সমস্যা আছে। ওই আকীদার প্রভাবটা আমলের উপরে আসছে, আকীদার যদি সমস্যা না থাকতো আমলের মধ্যে এই প্রভাবটা আসতো না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত অনেক হয়েছে, আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো মূল কথা হলো, আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই প্রথম কাজ আমাদের নিজেদের আকীদা সহি করা, নিজের আকীদা বিশুদ্ধ করা। আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা আবার অনেকে অন্যের আকীদা সহি করার জন্য এত ব্যস্ত, নিজের আকীদার খবর নেই। আগে যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের আকীদা বিশুদ্ধ করতে হবে, নিজের আকীদাকে সহি করার জন্য আমার আকীদাটা কুফর মুক্ত কিনা, নেফাক মুক্ত কিনা, শিরক মুক্ত কিনা, বিদআত মুক্ত কিনা, এটা চিন্তা গবেষণা করে আমরা প্রত্যেকে এক একজন সহি আকীদার মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা এক একজন সহি আকীদার দায়ী হয়ে যাব সারা দুনিয়ার সকল মানুষকে। যে সকল মুসলিম ভাই না জেনে তাদের আকীদার মধ্যে কুফর ঢুকে রেখেছেন, শিরক ঢুকে রেখেছেন, বিদআত ঢুকে রেখেছেন, তাদের আকীদাটাকে কিভাবে সহি করা যায়, কিভাবে বিশুদ্ধ করা যায় সেই দাওয়াত দিব, এবং সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের বাতিল আকীদাকে কিভাবে পরিচ্ছন্ন আকীদা, বিশুদ্ধ আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোকে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান সহি আকীদা আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।